শহর নগর বস্তিতে মসজিদ কে করবো আবাদ, শহর নগর বস্তিতে মসজিদ কে করবো আবাদ, ধ্বংস হবে না কবো ইসলাম রবে জিন্দাবাদ, শহর নগর বস্তিতে কোরআনকে অপমান করলে হবে জীবনে ক্ষতি, মেনে চলিয়ে সমূর্খ কোরআনের নীতি, কোরআনকে অপমান করলে হবে জীবনে ক্ষতি, মেনে চলিয়ে সমূর্খ কোরআনের নীতি, কোরআন শান্তির মেরুদণ্ড কিসের এত দ্বন্দ্ব, কোরআন কে না বুঝে করতে বলে বন্ধ, কোরআন শান্তির মেরুদণ্ড কিসের এত দ্বন্দ্ব, কোরআন কে না বুঝে করতে বলে বন্ধ, আসিবে মহা তুফান, আসিবে মহা তুফান, ভবিষ্যৎ হবে বরবাদ, শহর নগর বস্তিতে মসজিদ কে করবো আবাদ, ধ্বংস হবে না কবো ইসলাম রবে জিন্দাবাদ, শহর নগর বস্তিতে মুসলমানের শত্রু যারা তাদেরকে জানাই ধন্যবাদ, শত্রু না থাকিলে ঈমান কেমন হবে আবাদ, মুসলমানের শত্রু যারা তাদেরকে জানাই ধন্যবাদ, শত্রু না থাকিলে ঈমান কেমন হবে আবাদ, রক্ত বলে জেহাদ করতে বিবেক করতে দেয় না, জাতি হিংসা নির্বিশেষে শান্তি বর্ষণ করো না, রক্ত বলে জেহাদ করতে বিবেক করতে দেয় না, জাতি হিংসা নির্বিশেষে শান্তি বর্ষণ করো না, এই হলো মাদ্রাসার শিক্ষা, এই হলো মাদ্রাসার শিক্ষা, শিক্ষাতে নাই কোনো খাদ, শহর নগর বস্তিতে মসজিদ কে করবো আবাদ, ধ্বংস হবে না কবো ইসলাম রবে জিন্দাবাদ, শহর নগর বস্তিতে পরচর্চা করো না তুমি করলে হবে ক্ষতি, নিজে ভালো তো সব ভালো, ভালো হবে সাথে, পরচর্চা করো না তুমি করলে হবে ক্ষতি, নিজে ভালো তো সব ভালো, ভালো হবে সাথে, মিথ্যার আশ্রয় নিলে শান্তি সে পায় না, সত্যকে ধামা চাপা দিয়ে রাখা যায় না, মিথ্যার আশ্রয় নিলে শান্তি সে পায় না, সত্যকে ধামা চাপা দিয়ে রাখা যায় না, অন্ধকার জগৎকে ভুলে, অন্ধকার জগৎকে ভুলে, করুন আল্লাহর ইবাদত। শহর নগর বস্তিতে মসজিদকে করব আবাদ, ধ্বংস হবে না কবো, ইসলাম রবে জিন্দাবাদ। শহর নগর বস্তিতে ধর্ম ধর্ম করো না তুমি, ধর্ম নিজের কর্ম, কর্মের ত্রুটি থাকলে পরে জানবে কি ধর্মের মর্ম। ধর্ম ধর্ম করো না তুমি, ধর্ম নিজের কর্ম, কর্মের ত্রুটি থাকলে পরে জানবে কি ধর্মের মর্ম। ধর্ম নিয়ে হানাহানি ভুলে কেউ করো না, কর্ম তোমার সাথে যাবে, ধর্ম সাথে যাবে না। ধর্ম নিয়ে হানাহানি ভুলে কেউ করো না, কর্ম তোমার সাথে যাবে, ধর্ম সাথে যাবে না। কর্মের প্রতি লক্ষ্য রাখো, কর্মের প্রতি লক্ষ্য রাখো, কর্ম হলো ইবাদত। শহর নগর বস্তিতে মসজিদকে করব আবাদ, ধ্বংস হবে না কবো, ইসলাম রবে জিন্দাবাদ। শহর নগর বস্তিতে নিরক্ষতা দূর করিতে এসো দিকে দেখে, নিরক্ষতার যন্ত্রণার আঘাত করে বুকে, নিরক্ষতা দূর করিতে এসো দিকে দেখে, নিরক্ষতার যন্ত্রণার আঘাত করে বুকে। 1400 বছরে আগে নবী ভবিষ্যৎ বলেছে, শিক্ষা মানুষকে পথ দেখায়, ধর্ম গ্রহণতে রয়েছে। 1400 বছরে আগে নবী ভবিষ্যৎ বলেছে, শিক্ষা মানুষকে পথ দেখায়, ধর্ম গ্রহণতে রয়েছে। রহমাতুল্লার বিবেক যেন, রহমাতুল্লার বিবেক যেন করে না কাউকে আঘাত। শহর নগর বস্তিতে মসজিদকে করব আবাদ, ধ্বংস হবে না কবো, ইসলাম রবে জিন্দাবাদ। শহর নগর বস্তিতে, শহর নগর বস্তিতে, শহর নগর বস্তিতে। www.anibas.in